সেখানে 352 বছর ইরান তোরার পার হয়ে আজ আমার দেশে সেই নামাজ নেমে গেছে, সেই অগ্নিপুজোদের অগ্নিময় পর ভারতের দেওয়ালি মাত্রা মুসলিমদের মাঝে চলে এলো। সুতরাং তাদের সচেতন মুসলিমদের দোকান হওয়া উচিত নয়। এই পর্ব পালন করে আনন্দ ফুর্তির মাধ্যমে এই পর্ব পালন করে মুসলিমদের দোকান হওয়া উচিত নয়। কিন্তু যদি কেউ সাবান মাসের 15 তারিখে রোজা রাখে তাহলে তার পিতার ছাড়া কিচ্ছু হয় না। যেমন রোজা রাখতে বলিল রোজা রাখতে যে প্রথমেই বলবার সাবান মাসের অধিকাংশ দিনে রোজা রাখুন, অনির্দিষ্ট ভাবে রোজা রাখুন। যে ভাইরা প্রতি সপ্তাহে দুই রোজা রাখেন কোন কোন দিন? সোমবার বৃহস্পতিবার। যদি সবে বরাতের দিনটা বৃহস্পতিবার হয় রোজা রাখুন, কিন্তু রাখবেন কি উদ্দেশ্যে? সবে বরাত সবরাতের দিন বলে কি উদ্দেশ্যে? আপনি কি উদ্দেশ্যে রাখেন? ছয় বরাত যদি সোমবার হয় আপনি রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে, সোমবার পড়ে গেল, এখন যদি সোমবার পরে দরকার পড়ে কোন ছয় বরাত রোজা? আরে সব কয়েক বছর আগে উমরা করতে গেছে, শাওয়াল মাসে উমরা করতে গিয়ে হঠাৎ আপনাকে আমার ছাত্ররা বলছে বুঝু আপনি কোন ছয় বরাত বিদা এইখানে ছয় বরাতে নামাজ পড়ছে তারা শরীফে। আমি কি বাবা ছয় বরাত নামাজ তো কথা না, আর সত্যি কাম খারাপ সুযোগে নামাজ চলছে। রাত প্রায় 12টা 1টা 2টো ইসলামে হবে, আর নোংরা করে কি শুয়েছি সেই সময় নামাজ চলছে সারা অনেক দীর্ঘ নামাজ। আমি তো অবাক হয়ে গেলাম, আকাশের দিকে তাকিয়ে দিয়েছি চন্দ্রে গ্রহণ লেগেছে, চন্দ্রে গ্রহণ লেগেছে। সেই বছরে বড় হইচই দেশে পর্যন্ত খবর হয়ে গেল যে কাবা শরীফে সর্বরাতের নামাজ আছে। বহু হুজুরের দলিল হয়ে গেল, দিল্লিতে বসে বসে হুজুরের ফতোয়া দিচ্ছে। আরে কে বলে সৌদি আরবে মাজার নেই? মক্কা থেকে 30 কিলোমিটার দূরে মাজার আছে, পুলিশের পাহাড় সেখানে অগ্রস হয়। কে বলে কি আম বিদা মদিনা শরীফে কোন নবীদের বাবলায় কিয়াম হচ্ছে? সব জানি জানি দৌড় করছে। জানো কে বলছে সিগারেট খাওয়া হারাম? তা শরীফে মোয়াজ্জেন না সিগারেট ফেলে দিয়ে আসার নেই, শুনেছেন আপনারা?